ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম। তোমরা তাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন করো ভোরবেলায় এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বুঝো না? وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونَ আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন, যখন তিনি পালিয়ে বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন। فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ অতঃপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন, অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ যদি তিনি আল্লাহর তসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ আমি তার উপর এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى حِينٍ তারা বিশ্বাস স্থাপন করল, অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ এবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালন কর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান? أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ নাকি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারী রূপে সৃষ্টি করেছি? যেন তারা মন গড়া উক্তি করে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। أَصْطَفَ الْبَنَاتِ عَلَى الْبَنِينَ مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন? তোমাদের কি হল, তোমাদের এ কেমন সিদ্ধান্ত? أَفَلَا تَذَكَّرُونَ أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ তোমরা কি অনুধাবন করো না, নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রয়েছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো। وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ তারা